মিটে গেছে যত সাধ, মিটে গেছে যত আশা, জীবনে সবই তো পেলাম, পেলাম না ভালোবাসা। মিটে গেছে যত সাধ, মিটে গেছে যত আশা, জীবনে সবই তো পেলাম, পেলাম না ভালোবাসা। বুক ভরা পিয়াসায় ছুটে যাই কি আশায়, বুক ভরা পিয়াসায় ছুটে যাই কি আশায়, একি ভাবা যায় তৃষ্ণা মেটে না তার সাগরের তীরে যার বাসা, তৃষ্ণা মেটে না তার সাগরের তীরে যার বাসা। জীবনে সবই তো পেলাম, পেলাম না ভালোবাসা। তবু মেঘের স্বপ্ন দেখে মরুভূমি, আমার জীবনে আমি একা, নেই কোনো তুমি। এত রূপ ফাগুনের জ্বালানে আগুনের, এত রূপ ফাগুনের জ্বালানে আগুনের, বুক ভাঙা আশা সে তো যেন জোনাকির জোছনাতে আলো দিতে আসা। জীবনে সবই তো পেলাম, পেলাম না ভালোবাসা। মিটে গেছে যত সাধ, মিটে গেছে যত আশা, জীবনে সবই তো পেলাম, পেলাম না ভালোবাসা।